আমার যত গান, আমার যত সুর, সবই তো তোমার প্রেমে হে রাসুল। তাই তো আমার গান সুরে সুরে তোমাকেই খুঁজে ফিরে। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। শান্তির পয়গাম নিয়ে এলে এলে মদিনার বুলবুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। তোমার আগমনে উঠল গে রবি শশী আর লক্ষ তারা, তোমায় পেয়ে যেন ফুল পাখিরা খুশিতে হলো আজ দিশে হারা। তোমার আগমনে উঠল গে রবি শশী আর লক্ষ তারা, তোমায় পেয়ে যেন ফুল পাখিরা খুশিতে হলো দিশে হারা। তোমার ছোঁয়াতে গুরু সাহারায়, তোমার ছোঁয়াতে গুরু সাহারায় ফুটলো হাজারো ফুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। শান্তির পয়গাম নিয়ে এলে এলে মদিনার বুলবুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আরশ হতে যারে আল্লাহ তালা হাবিব বলে দিয়েছিল সালাম, মিনারে মিনারে যিনি ছড়িয়ে দিলেন তৌহিদের পাক কালাম। আরশ হতে যারে আল্লাহ তালা হাবিব বলে দিয়েছিল সালাম, মিনারে মিনারে যিনি ছড়িয়ে দিলেন তৌহিদের পাক কালাম। যে নামের আবেশে পাগল হয়ে আজ, যে নামের আবেশে পাগল হয়ে আজ দরুদ পড়ে বুলবুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। শান্তির পয়গাম নিয়ে এলে এলে মদিনার বুলবুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল। আমার গানের সুরে সুরে খুঁজে ফিরি আল্লাহর হাবিব প্যারা রাসুল।